بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। والنجم اذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى নক্ষত্রের কসম যখন অস্তমিত হয় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপদগামীও হননি এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিরাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা। কুরআন ওহি যা প্রত্যাদেশ হয় তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেশতা, সহজাত শক্তি সম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল ঊর্ধ্ব দিগন্তে, অতপর নিকটবর্তী হল ও ঝুলে গেল। فكان قاب قوسين او ادنى فاوحى الى عبده ما اوحى ما كذب الفؤاد ما راى। তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরো কম, তখন আল্লাহ তার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করবার তা প্রত্যাদেশ করলেন, রসুলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে। তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে? নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত। إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى। যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার তদ্বারা আচ্ছন্ন ছিল, তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘন করেনি, নিশ্চয়ই সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে। أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى। তোমরা কি ভেবে দেখেছো লাত ও উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানত সম্পর্কে? পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহর জন্য? تلك إذا قسمة ضيزى إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى। এমত অবস্থায় এটা তো হবে খুবই অসঙ্গত বন্টন। এগুলো কতগুলো নাম বই নয় যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা রেখেছ, এর সমর্থনে আল্লাহ কোন দলিল নাজিল করেননি, তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে। وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِنْ بَعْدِ أَنْ يَأْذَنَ اللَّهُ لِمَنْ يَشَاءُ وَيَرْضَى। মানুষ যা চায় তাই কি পায়? অতএব পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে। আকাশে অনেক ফেরেশতা রয়েছে, তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন অনুমতি না দেন। যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফেরেশতাদেরকে নারীবাচক নাম দিয়ে থাকে, অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তারা কেবল অনুমানের উপরে চলে, অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়। الحياة الدنيا ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى أطيب যে আমার শরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয়ই আপনার পালনকর্তা ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি ভালো জানেন কে সুপথ প্রাপ্ত হয়েছে। وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لِيَجْزِيَ الَّذِينَ أَسَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بِالْحُسْنَى নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর, যাতে তিনি মন্দ কর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভালো ফল। هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى جرى বড় বড় গুনাহ ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে, ছোটখাটো অপরাধ করলেও নিশ্চয়ই আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্মপ্রশংসা করো না। তিনি ভালো জানেন কে সংযমী। أرأيت الذي تولى وأعطى قليلا وأكدا أعنده علم الغيب فهو يرى أبني كي تاكي دیکھے چھن جي موك پھرئے نائے ايبن دائے شامن نوئي و پاشان ہوئے جائے تار کچھ کی عدری شر گیا ناچھے جشے دیکھے أم لم ينبأ بما في صحف موسى وإبراهيم الذي وفى তাকে কি জানানো হয়নি যা আছে মুসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে যে তার দায়িত্ব পালন করেছিল। কিতাবে এই আছে যে কোনো ব্যক্তি কারো গুনাহ নিজে বহন করবে না এবং মানুষ তাই পায় যা সে করে, তার কর্ম শীঘ্রই দেখা হবে। অতপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তোমার পালনকর্তার কাছে সব কিছু সমাপ্তি এবং তিনি হাসান ও কাঁদান এবং তিনি মারেন ও বাঁচান এবং তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী এক বিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়। وَأَنَّ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَى وَأَنَّهُ هُوَ أَغْنَى وَأَقْنَى وَأَنَّهُ هُوَ رَبُّ الشِّعْرَى পুনরুত্থানের দায়িত্ব তাঁরই এবং তিনি ধনবান করেন ও সম্পদ দান করেন এবং তিনি শিরা নক্ষত্রের মালিক। وَأَنَّهُ أَهْلَكَ عَادًا الْأُولَى وثمود فما أبقى وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى তিনি প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন এবং সামুদকেও, অতঃপর কাউকে অব্যাহতি দেননি এবং তাদের পূর্বে নূহ সম্প্রদায়কে তারা ছিল আরো জালিম ও অবাধ্য। তিনি জনপদকে শূন্য উত্তোলন করে নিক্ষেপ করেছেন, অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার। অতঃপর তুমি তোমার পালন কর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে? অতীতে সতর্ককারীদের মধ্যে সেও একজন সতর্ককারী, কিয়ামত নিকটে এসে গেছে, আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়। أَفَمِنْ هَذَا الْحَدِيثِ تَعْجَبُونَ وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ وَأَنْتُمْ سَامِدُونَ فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا। তোমরা কি এই বিষয়ে আশ্চর্য বোধ করছো এবং হাসছো, ক্রন্দন করছো না? তোমরা ক্রীড়া কৌতুক করছো, অতএব আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো।